বড় বেদনার মতো বেজেছ তুমি আমার প্রাণে বেদনার মতো মন যে কেমন করে মন যে কেমন করে মনে মনে তাহা মন জানে বড় বেদনার মতো বেজেছ তোমার হৃদয়ে করে আছি নিশি দিন ধরে তোমার হৃদয়ে করে আছি নিশি দিন ধরে চেয়ে থাকি আঁখি ভরে মুখের পানে বড় বেদনার মতো বেজেছ তুমি আমার প্রাণে বেদনার মতো বড় আশা বড় তৃষা বড় আকিঞ্চন তোমারি লাগি বড় আশা বড় সুখে বড় দুঃখে বড় অনুরাগে রয়েছি জাগি এ জন্মের মতো আর হয়ে গেছে যাহবার এ জন্মের মতো আর হয়ে গেছে যাহবার ভেসে গেছে মন প্রাণ মরণ টানে বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে বেদনার